আমারি মনেতে আছে যে মাদিনা, তাই তোরি দয়া মারার দেরি সহে না। আমারি মনেতে আছে যে মাদিনা, তাই তোরি দয়া মারার দেরি সহে না। আমারি মনেতে আছে যে মাদিনা, তাই তোরি দয়া মারার দেরি সহে না। যেখানে আছে মধু যেখানে আছে মধু মঞ্জেতে যাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা। আমার মনেতে আছে যে মাদিনা, তাই তোরি দয়া মারার দেরি সহে না। আমার মনেতে আছে যে মাদিনা, তাই তোরি দয়া মারার দেরি সহে না। যেখানে আছে মধু মঞ্জেতে যাই শুধু যেখানে আছে মধু মঞ্জেতে যাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা। আমারি মনেতে আছে যে মাদিনা, তাই তোরি দয়া মারার দেরি সহে না। আমারি মনেতে আছে যে মাদিনা, তাই তোরি দয়া মারার দেরি সহে না। যেখানে এসেছে আমার নবী এমনে এঁকেছি তার ছবি, যেখানে এসেছে আমার নবী আমি এমনে এঁকেছি তার ছবি, যেখানে এসেছে আমার নবী আমি এমনে এঁকেছি তার ছবি। তিনি যে সত্যের সকাল যিনি মদিনা দুলাল, তিনি যে সত্যের সকাল যিনি মদিনা দুলাল, তিনি যে সত্যের সকাল যিনি মদিনা দুলাল। যে হলো কাউসার ওয়ালা, আমার মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া মারার দেরি সহে না। আমার মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া যেতে চাই শুধু যেখানে আছে মধু যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা। আমার মনেতে আছে যে মাদিনা, তাই তোরি দয়া মারার দেরি সহে না। আমার মনেতে আছে যে মাদিনা, তাই তোরি দয়া মারার দেরি সহে না। ও প্রভু আমাকে দানা দানা ডানাতে ভোর করে যাই মদিনা, ও আমাকে দানা দানা ডানাতে ভোর করে যাই মদিনা, ও প্রভু আমাকে দানা দানা ডানাতে ভোর করে যাই মদিনা। আমাকে জান নিয়ে তোমারই রহম দিয়ে, আমাকে জান নিয়ে তোমারি রহম দিয়ে, আমাকে জানিয়ে তোমারি রহম দিয়ে। মনে কিছু বুঝে না, আমার মনেতে আছে যে মাদিনা, তাই তোরি দয়া মারার দেরি সহে না। আমার মনেতে আছে যে মাদিনা, তাই তোরি দয়া মারার দেরি সহে না। মনেতে চাই শুধু যেখানে মঞ্জেতে যাই শুধু যেখানে আছে মধু, মঞ্জেতে যাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা। আমার মনেতে আছে যে মাদিনা, তোরি দয়া মারার দেরি সহে না। আমার মনেতে আছে যে মাদিনা, তোরি দয়া মারার দেরি সহে না। আমার মনেতে আছে যে মাদিনা, তোরি দয়া মারার দেরি সহে না।